বিসমিল্লাহিরাহমানিরাহিম। সুপ্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। আপনাদের দোয়া ও ভালোবাসায় সিক্ত শিল্পী রকুনুজ্জামান। আপন ঘর শিল্পী রকুনুজ্জামানের সপ্তম অডিও অ্যালবাম সিএইচপির পক্ষ থেকে আপনাদের জন্যে এবারের উপহার। ক্যাসেটির শব্দ ধারণে মাহসিন সাউন্ড সিস্টেমস, পরিবেশনায় স্পন্দন অডিও ভিজুয়াল সেন্টার। ও দুনিয়ার মালিক তুমি, ও গো পানওয়ালা, তোমার পানে তুলেছি হাত, শুইতে পারি না জ্বালা। ও দুনিয়ার মালিক তুমি, ও গো পানওয়ালা, তোমার পানে তুলেছি হাত, শুইতে পারি না জ্বালা, শুইতে পারি না জ্বালা। কি অপরাধ ছিল অবুঝে শিশুর, কেন এই খুন ঝরে বুঝে শিশুর, কেন এই খুন ঝরে বেদনা বিধুর, একটুখানি রহম করো, একটুখানি রহম করো, ও গো রহমওয়ালা, শুইতে পারি না জ্বালা। ও দুনিয়ার মালিক তুমি, ও গো পানওয়ালা, তোমার পানে তুলেছি হাত, শুইতে পারি না জ্বালা, শুইতে পারি না জ্বালা। কেন আজ ঝরে যায় বসরার হাজারো গোলাপ, কেন শুনি ঘরে ঘরে অসহায় মায়ের প্রলাপ, কেন আজ ঝরে যায় বসরার হাজারো গোলাপ, কেন শুনি ঘরে ঘরে অসহায় মায়ের প্রলাপ। রক্ত নদী কত বইবে বলো, তুমি কি শোনো না এই অসহায় চিৎকার, রক্ত নদী বলো বইবে কত, শোনো না এই অসহায় চিৎকার, বুকের মানিক আর নিও না, বুকের মানিক আর নিও না, ও গো আমার মওলা, শুইতে পারি না জ্বালা। ও দুনিয়ার মালিক তুমি, ও গো পানওয়ালা, তোমার পানে তুলেছি হাত, শুইতে পারি না জ্বালা, ও দুনিয়ার মালিক তুমি, ও গো পানওয়ালা, তোমার পানে তুলেছি হাত, শুইতে পারি না জ্বালা, শুইতে পারি না জ্বালা, শুইতে পারি না জ্বালা।